بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু هل اتاك حديث الغاشيه وجوه يومئذ خاشعه عامله ناصبه আপনার কাছে আচ্ছন্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত ক্লিষ্ট ক্লান্ত تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع ترى جلنت آغوني پتیت حبه تدر کے پھوٹنت نهر تھیکے پان کرانو حبه کنٹ پورن جھار بیتیت تدر جنن کنو خد دونی ایتا تدر کے پوشت کربینا এবং ক্ষুধায়ও উপকার করবে না অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব তাদের কর্মের কারণে সন্তুষ্ট তারা থাকবে সুউচ্চ জান্নাতে لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة شيخاني شنبنا كنو أشار كثا بارتا شيخاني থাকবে প্রবাহিত ঝর্ণা شيخاني থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পান পাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে সৃষ্টি করা হয়েছে তা এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم অতএব আপনি উপদেশ দিন আপনি তো কেবল একজন উপদেশদাতা আপনি তাদের শাসক নন কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফির হয়ে যায় আল্লাহ তাকে মহা আজাব দেবেন নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই দিকে অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব